إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইজমা কিয়াস বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে আলোচনা পেশ করেছিলাম, কারণ যারা বিভিন্ন রকমের শিরিক বেদাত এবং নতুন শরিয়াত তৈরি করছে, এরা কথায় কথায় এটা বলে থাকে এটা এজমার দ্বারা প্রমাণিত, এটা কেয়াস দ্বারা প্রমাণিত, এবং যারা এগুলো সমর্থন করে না এদের বিরুদ্ধে বদনাম ছড়ায়, এরা এজমা কেয়াস মানে না। আমরা এটা গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম, এজমা বলতে কি বুঝায়, কেয়াস বলতে কি বুঝায়। আজকে সে বিষয়ের উপরই দ্বিতীয় পর্ব, এজমা কেয়াসের অপব্যবহার। আজকের আলোচ্য বিষয় এজমা কেয়াসের অপব্যবহার এবং মুসলিম উম্মার ঐক্য কিভাবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধারণ করো, ওয়া লা তাতাফাররাকু, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে আল্লাহর রজ্জুকে ধরার জন্য বলা হয়েছে। আমাদের প্রশ্ন, আল্লাহর রজ্জু বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ একটা আসমান থেকে রশি ঝুলিয়ে দিয়েছেন, আমরা সকলে মিলে ওটাকে ধরে রাখব, এ অর্থ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন, হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল আযীম, আল্লাহর শক্ত রজ্জু হচ্ছে কোরআনুল করিম। এই কোরআনকে যারা শক্তভাবে ধারণ করবে তারাই আল্লাহর রজ্জুকে ধারণ করল, যা কখনো ছিঁড়ে যাবার নয়। আজকে মুসলিম জাতির এই বিভক্তির কারণটা কি? মুসলিম জাতির বহু সম্প্রদায় এবং বিভিন্ন জাত হওয়াটাই এই ইসলামের দলাদলির মূল কারণ। কারণ এক রশি কোরআন বাদ দিয়ে যখন মানুষেরা বিভিন্ন রশি তৈরি করে তখনই বিভিন্ন দলের সৃষ্টি হয়। আল্লাহ বললেন এক রশি ধারণ করার জন্য, মানুষেরা 4 রশি তৈরি করল, হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, এরপরে আবার এদের থেকে সুফিদের চিশতি, কাদেরী, নকশবন্দি, মুজাদ্দিদি, এগুলো তৈরি করে ক্ষান্ত হয় নাই। এরপরে তারা শরিয়া প্রণয়ন করল, 4 মাজহাবের যে কোনো একটা মাজহাব মানা ফরজ। আবার আরো বলে আশ্চর্য কথা, চার মাজহাব সকলই হক। আজকের এই বিষয়টা অনেক স্পর্শকাতর, চার মাজহাব সকলই হক, এটা আজকে আপনাদের ক্লিয়ার হতে হবে। কি করে হক হতে পারে আমরা সে বিষয়টা যাচাই করে দেখব। মানুষ আজকে যাচাই করে না। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি হিন্দু কেন, সে বলবে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি। আপনি হানাফি কেন, হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমি হানাফি। সাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় সাফি। মালিকি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় মালিকি। এখন যদি আপনি কোন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তাহলে আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতেন, একটু মাথা ঝুলাবার বলবে যে তাহলে হিন্দুই তো হতাম। এবারে আমরা তাকে জিজ্ঞেস করব হিন্দু হলেও কি আপনি ওটা কি মেনে নিতেন না যাচাই করার চেষ্টা করতেন? যদি আপনি যাচাই না করে হিন্দুই থেকে যেতেন তাহলে আপনার পরকালে অবস্থা কি হতো, নাজাত পেতেন কিনা? বলে না তা তো নাজাত পাবো না। ঠিক তেমনি ভাবে হিন্দু ঘরে জন্মগ্রহণ করার পরে যাচাই বাছাই না করে হিন্দু থাকলে যেরকম জাহান্নামী, ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি যদি হানাফি পরিবারে জন্মগ্রহণ করে চিশতি পরিবারে জন্মগ্রহণ করে যাচাই বাচাই করা ছাড়া অন্ধভাবে হানাফি তাকলিদ করে সেই ব্যক্তি গোমরা এবং সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী। এটা মনে রাখতে হবে। সব মাজহাব বর হক, এজমার দ্বারা ফরজ হয়ে গেছে কোন এক মাজহাব মানতে হবে। কোন এজমা হলো, কোথায় হয়েছিল সে এজমা? আজকের মানুষ মনে করে এই দেশের ভারতীয় লোকেরা যে ভারতের কিছু আলেমরা একাত্র হয়ে বললে ইজমা হয়ে যায়, মাজহাব মানা ফরজ, আরবের আলেমরা তা মানে, ইজমা হলো কোথেকে? এই দেশে বসে বলে ফরজ, আর এই লোকগুলো যখন মক্কা মদিনায় গিয়ে ইমাম শব্দের পিছনে নামাজ পড়ে চিন্তা করে না আমরা যেই ইমামদের পিছনে নামাজ পড়ি তারা কোনো মাজহাব মানে না। যদি কোন ফরজকে কেউ অস্বীকার করে সে মুসলিম থাকে? এদেশে বসে মাজহাব মানা ফরজ বলে দিচ্ছে। মাজহাব না মানলে সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি গন্ডগোল লেগে গেছে। যখনই কোন মসজিদে আমাদের কোন ভাই হাদিস অনুযায়ী রফলিয়া দাইন করে রুকুর আগে পরে হাত তুলে তাকে গোমরা বলা হচ্ছে, আমিন জোরে বলে গোমরা বলা হচ্ছে। আমি বলি কেন, তোমাদের মাজহাবেও তো এটা আছে। সব মাজহাব তো বরহক, সব মাজহাব সত্য, যাচাই বাছাই করো। সব মাজহাব হক হতে পারে না, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فاباه يحفظانه او ينصرانه او يمجسانه প্রতিটি শিশু ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে, আল্লাহর দিন স্বভাবগতভাবে প্রতিটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাফফিদানিহি, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি অথবা নাসারা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি অথবা তাকে মাজুসি অগ্নিপূজক বানায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কামাসালিল বাহিমা তুনতিজুল বাহিমাতা, যেমন একটি বকরি বকরি বাচ্চা প্রসব করে, হাল তারা ফিহা জাদা, এই বাচ্চাটি জন্মগ্রহণ করার সময় কান কাটা, নাক ফুটা, কান ছিদ্র করা অবস্থায় জন্মগ্রহণ করে? অবশ্যই না, মানুষেরা পরে এগুলো করে। ঠিক এরকম ভাবে যেভাবে একটা মেষ শাবক সম্পূর্ণভাবে সুস্থ শরীর সম্পূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে, ঠিক এরকম ভাবে প্রতিটি মানব সন্তান ইসলাম নিয়ে গ্রহণ জন্মগ্রহণ করে, অতঃপর তার পরিবেশ তাকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলে। সুতরাং আজকে যে মাযহাব বিভিন্ন ফেরকা হানাফি শাফি হাম্বলি মালিকি আহলে হাদিস সালাফি চিশতি কাদেরী নকশবন্দি এই যত রকমের দল আছে, যে যেই পরিবেশে জন্মগ্রহণ করছে, যার মা বাপ যেরকম সে ওটা গ্রহণ করছে, কেউ যাচাই করে দেখে না যে সবগুলো ঠিক হয় কিনা। মনে করুন যারা বলে চার মাযহাবের কোন একটা মাযহাব মানা ফরজ তবে সবগুলোই হক, আমি এদের জিজ্ঞেস করি সবগুলো যে হক এটা কি করে হতে পারে? আমরা দুই একটা মাসআলা দিয়ে একটু যাচাই করব। একটা মাসআলা হচ্ছে মাসুল মারআত, মেয়েলোক স্পর্শ করার মাসআলা। উযু করার পরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে মেয়েলোকের সাথে স্পর্শ করে, হাত লেগে গেল, শরীর লেগে গেল, এক্ষেত্রে চার মাযহাবের তিন ইমাম শাফিঈ মালিক আহমদ বিন হাম্বল এরা বলেছেন উযু ভেঙে যাবে। অবশ্য এদের মধ্যে শর্ত আছে, কেউ বলেছেন হাত লাগলেই হবে না, কামভাব নিয়ে লাগলে হ্যাঁ উযু ভেঙে যাবে, কেউ বলেছেন যদি পর্দার আড়াল থেকে লাগে তাহলে ভাঙবে না, পর্দা ছাড়া সরাসরি লাগলে ভেঙে যাবে। ইমাম শাফি সাহেব বললেন না, কোনোভাবে লাগলে ভেঙে যাবে, এমনকি উযু গোসল করে এসে যদি কোনো ব্যক্তি বউরে থাপ্পড় মারে উযু ভেঙে যাবে। এটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বললেন। অপরদিকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন যে না, উযু করে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বা অন্য কাউকে স্পর্শ করে উযু ভাঙবে না। দুই ইমাম দুই রকম বললেন, কোনটা মানবেন? দুটোই হক। দুটো হক হয় কি করে? আপনাকে বলা হলো দুই আর দুই কত হয়, একজন বলল দুই আর দুই চার, আর একজন বলল দুই আর দুই পাঁচ, আপনি বললেন মাশাআল্লাহ দুটোই ঠিক। দুটোই কি ঠিক হবে? এটা যেরকম স্পষ্ট দুটোই সম্ভব না ঠিক হওয়া, ঠিক এরকম ভাবে উযু করে আসলে মেয়েলোক স্পর্শ করলে উযু ভঙ্গ হবে এটাও ঠিক, উযু ভাঙবে না এটাও ঠিক, এটা কি করে হয়? এখন তাহলে বলবেন যে হানাফি লোকেরা মেয়েলোক ধরলে উযু ভাঙবে না, শাফির লোকেরা ধরলে উযু ভাঙবে। এই সাজা আরবরা বলে এই সাজা এটা কি জিনিস, আশ্চর্য হলে বলে। এবারে আসুন আমরা যাচাই করব। এখন যারা অন্ধভাবে কোন একটাকে মেনে নিচ্ছে এরা হল তাকলিদকারী মুকাল্লিদ, মাযহাবের অনুসারী। আর যারা যাচাই করে, আমি আগেও বলেছি আমরা ইমামদেরকে মানি, তবে নির্দিষ্টভাবে কোন একজন ইমামকে মানা ফরজ এটা না। আমরা ইমাম আবু হানিফাকে মানি, শাফিঈকে মানি, মালিককে মানি, আহমদ বিন হাম্বলকে মানি, ইমাম জোফার, আবু ইউসুফ, মোহাম্মদ আউজাঈ, আরো অনেক ইমাম আমরা সবাইকে মানি। যাচাই করে সকল ক্ষেত্রে একজনকে মানি তা না, আমরা ইমাম মানি না বিষয়টা অপবাদ, সব ইমামকে মানি, তবে কোরআন হাদিস অনুযায়ী যাচাই করে যারটা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে তারটা মানি। আমরা এটা পরীক্ষা করব। এখন ইমাম আবু হানিফা শাফি রহমাতুল্লাহ আলাই তিনি যে বললেন তার দলিল কি? তিনি কোরআনের একটা আয়াত সুরা নেসা চার নম্বর সুরার ৪৩ নম্বর আয়াত থেকে দলিল পেশ করছেন। কোরআনে আল্লাহ বলছেন কিসে উযু ভেঙে যায়, আউলা মাসতুমুন নিসাআ, বিভিন্ন কারণের মধ্যে এটাও একটা যে তোমরা যদি মহিলাদেরকে স্পর্শ করো। এখানে মূলত দুই রকম পড়া আছে, লামাস্তুম টান ছাড়া, যার অর্থ হল হাতে স্পর্শ করা, আর লামাস্তুম হচ্ছে পরস্পর স্পর্শ করা, মানে সহবাস করা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফি সাহেব বললেন যে স্পর্শ করা, সুতরাং মেয়ে লোককে স্পর্শ করলি উজু ভেঙ্গে যাবে, এরপরে পানি পাইলে উজু করতে হবে, না পাইলে তায়াম্মুম করতে হবে। সূরা নিসার 43 নম্বর আয়াত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে না, উজু ভাঙবে না, স্পর্শ করলি ভাঙবে না। স্পর্শ করা এটা এ অর্থে না হাতে স্পর্শ করা, এখানে স্পর্শ করতে বলতে সহবাস করাকে বোঝানো হয়েছে। উনিও দলিল দিচ্ছেন কোরআন দিয়ে, উনি দলিল দিচ্ছেন সুরায় আল ইমরানের 3 নম্বর সুরার 47 নম্বর আয়াত দিয়ে। মারিয়ম আলাইহাস সালাম যখন জিব্রাইল তার কাছে এলেন আর বললেন তোমার সন্তান হবে, উনি প্রশ্ন করলেন قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر, আমার আবার সন্তান হবে কি করে, হে রব أنى يكون لي ولد, কি করে আমার সন্তান হবে, ولم يمسسني بشر অথচ আমাকে কোন মানুষ স্পর্শ করে নাই। এইখানে স্পর্শ করা বলতে কি বোঝানো হয়েছে, সহবাস করা। ইমাম আবু হানিফা বললেন যে ওই যে তুমি সাফি সাহ লামাস্তুম বলতে হাতের স্পর্শ বুঝেছো, ওটা ভুল বুঝেছো, আসল হলো স্পর্শ বলতে এখানে সহবাস করা, সহবাস করলে উজু ভাঙবে যাবে, গোসল ভাঙবে, কারটা সঠিক। এবারে আমরা যাচাই করব, গত সপ্তাহে বলেছিলাম যাচাই করার কষ্টি পাথর কি, কোরআন এবং সুন্নাহ। আমরা এবারে যাচাই করব কে এর মধ্যে বরহক, আমরা অন্ধভাবে বলবো না, উভয়জনই বরহক। কাজী সাফি মাযহাবের লোকেরা মেয়ে লোক ধরলে উযু ভেঙ্গে যাবে, হানাফি মাযহাবের লোকেরা ধরলে উযু ভঙ্গ হবে না, এটা আমরা বলবো না, আমরা যাচাই করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণনা করেন অরওয়া, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালা ইমরাতাম মিন নিসাইহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে কোন একজন স্ত্রীকে চুমু খেলেন, কব্বালা চুমু দিলেন, সুম্মা খরাজা ইলা সালাতি ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য গেলেন আর উযু করলেন না। ক্বালা উরওয়া, উরওয়া বললেন ফাকুলতু লাহা মান হিয়া ইল্লা আনতে, উরওয়া ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব নিকট আত্মীয়, আয়েশার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে, উনি বললেন যে খালা ওই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ না। ফাদহিকাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, তার মানে এই স্ত্রীকে, আয়েশা নিজেই। হাদিসটা আছে আবু দাউদের 179 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 25766 নম্বর, তিরমিজির 86 নম্বর সহিহ হাদিস। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পরে তার স্ত্রীদের থেকে কোন একজন মহিলাকে চুমু খেলেন, এরপরে উযু ভঙ্গ হয় নাই। আরো একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস 1168 নম্বর, ইবনে মাজার হাদিস নম্বর 956, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 24,088, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে রাতে সালাত আদায় করতেন, ঘরে তখন বাতি ছিল না, ঘর ছিল ছোট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ালেন সালাতের জন্য আর কাবার মাস দিকে অর্থাৎ পশ্চিম দিকে, ওখান থেকে দক্ষিণ দিকে কাবা মদিনা থেকে মাঝখানে শুয়েছিলেন, কিরকম শুয়েছিলেন তাও বলা আছে, কানা ইউসাল্লি মিনাল লাইলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সালাত আদায় করতেন, ওয়া আনা মুতারিদাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা, আমি আল্লাহর রাসূলের মাঝে আর কিবলার মাঝে সোজা শুয়ে থাকতাম। কা ইতরাদিল জানাজা, যেরকম জানাজা সোজা হয়ে থাকে এরকম ভাবে সোজা হয়ে শুয়ে থাকতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন আমাকে হাত দিয়ে স্পর্শ করতেন, পা গুটিয়ে নিতাম, সেজদা করে উঠলে আবার পা ছড়িয়ে দিতাম। তাহলে সালাত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা স্পর্শ করলেন, এতে উযু ভঙ্গ হয় নাই। যাচাই করে দেখলাম আবু হানিফার মত এখানে সঠিক, শাফি সাহেবের মত এখানে অঠিক। আমরা আবু হানিফার মতকে গ্রহণ করেছি, শাফি সাহেবের মতকে বর্জন করেছি, কাজে আবু হানিফাকে মানলাম আমরা। তবে যাচাই করে, অন্ধ অনুসরণ করে না। এবারে আরো একটা মাসালা, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আমিন আস্তে বলতে হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বললেন জোরে বলতে হবে। এখানে আমরা যাচাই করব কারটা সঠিক। আমরা বলবো না দুটোই ঠিক, আস্তে বলাও ঠিক জোরে বলাও ঠিক। মানে আল্লাহ শরীয়তকে ভাগ করে দিয়েছেন, হানাফিরা আস্তে বললেও ঠিক আর শাফির মুরিদেরা জোরে বললেও ঠিক। আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি নাই, আমরা যাচাই করে দেখব কে ঠিক। আমরা যাচাই করে দেখছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটা দুর্বল হাদিস পেশ করেছেন আর কিছু যুক্তি পেশ করেছেন। যুক্তি, আমিন একটা দোয়া, আর যত দোয়া সালাতের মধ্যে আছে সবই তো আস্তে বলি, তাহলে এটাও আস্তে বলতে হবে। আমরা তাশাহুদের মধ্যে দোয়া আস্তে পড়ি, এরকম ভাবে রুকুর তাসবি আস্তে পড়ি, সেজদা আস্তে পড়ি। অতএব অতএব যুক্তি কি করতে হবে, আমিন যেহেতু একটা দোয়া এটাও আস্তে পড়তে হবে। যুক্তি পেশ করে দিল। আমরা বলেছিলাম যে যুক্তি, যেই কোনো যুক্তি গ্রহণ না, কেয়াস গ্রহণযোগ্য নয়। কেয়াস আমরা মানি ওই কেয়াস, আল কেয়াসুল মুস্তাম্বাতু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যে কেয়াস যে যুক্তি কোরআন এবং হাদিসের আলোকে বের করা হয় সেই যুক্তি মানি। আমরা এটা গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম, দুইটা মাসআলা, একটা কোরআন হাদিসে আছে আর ওই একই ধরনের আর একটা মাসআলার সমাধান কোরআন হাদিসে নেই। যে মাসআলাটার সমাধান কোরআন হাদিসে নেই ওইটার মতো কোরআন হাদিসে যে মাসলার সমাধান আছে ওই হুকুমটা এখানে লাগাই, এটার নাম কি? এই কেয়াস গ্রহণযোগ্য। আর যেই কেয়াস কোরআন এবং হাদিসের থেকে বের করা হয় নাই ওই কেয়াস সম্পর্কে বলেছিলাম, এ ধরনের কেয়াস প্রথম যে ব্যক্তি করেছে আরবরা বলে আব্বালুমান কাসা ইবলিস, সর্বপ্রথম যেই ব্যক্তি এই রকম কেয়াস করেছে যুক্তি পেশ করেছে তার নাম মিস্টার ইবলিস। ইবলিস বলেছিল আমি তো আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুন জ্বালাইলে উপরে উঠে, মাটি উপরে ছুড়লেও নিচে পড়ে, অতএব আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়, এই যুক্তি পেশ করেছিল কে? তাহলে প্রথম কেয়াস, প্রথম যুক্তিবাদীর নাম কি? ইবলিস শয়তান, লানাহুল্লাহ, আল্লাহ তাআলা অভিশাপ দান করুন। সুতরাং বুঝে গেল কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোন কেয়াস কোন যুক্তি মুসলিমরা মানতে পারে না, আর যেই কেয়াসের উৎপত্তি কোরআন হাদিস থেকে সে কেয়াস মানা যাবে। আমরা আমিন সম্পর্কে দেখব কেয়াস কোন জায়গায় আসে, যেখানে কোরআন সুন্নার কোনো বর্ণনা পাওয়া যায় না, আমিন সম্পর্কে কি বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, ফাইন্নাহু মান ওয়াফাকাত আমিনহু তাআমিনাল মালায়েকা, জেনে রাখো যেই ব্যক্তির আমিন বলাটা মালায়েকাদের আমিনের সঙ্গে মিলে যাবে, তার মানে মানুষ যেমন আমিন বলে ফেরেশতারাও আমিন বলে, যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপরে বর্ণনাকারী ইবনে শাহাব যুহরি বলছেন, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। বুখারী শরীফের 780 নম্বর হাদিস, মুসলিমের 932 নম্বর হাদিস, তিরমিজির 250 নম্বর হাদিস, আবু দাউদের 937 নম্বর হাদিস। আপনাদের তালাশ করার জন্য সহজ হল, সালাতের অধ্যায় গিয়ে আমিনের অধ্যায় তালাশ করবেন, নাম্বার না মিললেও পাওয়া যাবে। এমনি ভাবে আবু দাউদের 933 নম্বর হাদিসে বলা হয়েছে, ওয়ান ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, كان رسول الله صلى الله عليه وسلم اذا قرا ولا الضالين আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন, ক্বালা আমিন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, এবং আওয়াজকে বুলন্দ করে বলতেন, জোরে বলতেন। পরিষ্কার হাদিস, আমিন জোরে বলতেন না আস্তে বলতেন, পরিষ্কার হাদিস, আবু দাউদের 933 নম্বর হাদিস। এমনি ভাবে তিরমিজির 248 নম্বর হাদিস, সহিহ হাদিস, ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন পড়তে শুনেছি, ফাকালা আমিন, এরপরে তিনি বলেছেন আমিন, ওয়া মাদ্দা বিহা সাওতাহু, এবং আওয়াজটাকে দীর্ঘ করেছেন, আওয়াজ। এখন যদি কোন মুকাল্লিদ সাহেবকে জিজ্ঞেস করেন, সে বলবে মাদ্দা মানে লম্বা দিয়ে পড়েছেন, জোরে পড়েন নাই, এখানে আছে মাদ্দা বিহা সাওতাহু, সওত মানে হচ্ছে আওয়াজ, সওত মানে কি? মাদ্রাসায় যারা আরবি প্রথম ক্লাসে ভর্তি হয় তাকেও জিজ্ঞেস করুন, সওত মানে কি? আওয়াজ। বলা হয়েছে মাদ্দা বিহা সাওতাহু, তার আওয়াজকে দীর্ঘ করেছেন, আওয়াজ দীর্ঘ করেছেন, আস্তে বললে কি আওয়াজ দীর্ঘ করা হয়? পরিষ্কার হাদিস হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই আসহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি আসহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে কোরআনের পরে এই জমিনে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী শিরোনাম দিয়েছেন, একটা অধ্যায়ের শিরোনাম বলছেন বুখারীর 780 নম্বর হাদিস দেখবেন আমিনের অধ্যায়, উনি শিরোনামটাই দিয়েছেন বাবু জাহরিল ইমাম বিত্তামিম, ইমামের জোরে আমিন বলার অধ্যায়, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। এরপরে বলছেন ওয়াকানা আবু হুরায়রা ইউনাদিল ইমাম লা তাফুতনি বি আমিন, আবু হুরায়রা ইমামদেরকে ডেকে বলতেন, আপনি আমাদের আমিন ফৌত করেন না, আমিন যেন ছুটে না যায়, জোরে বলেন আমরা শুনতে পাই, আপনি আমিন বললে আমরাও বলতে পারবো, আমাদের আমিন বলা যেন ছুটে না যায়, আসতে বলবেন না। এরকম ভাবে হাদিস আসছে আবু হুরায়রা থেকে, বুখারী হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, ফাইন্নাহু, আমিন ইমাম যখন বলে তোমরা আমিন বলো, ইমাম যদি আমিন জোরে না বলে আমরা কেমনে বুঝবো যে ইমাম আমিন বললে আমিন বলতে হবে? পরিষ্কার হাদিস, ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলে, ফা আম্মিনু, তোমরাও আমিন বলো, ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেননা যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত রকমের গুনাহ আছে, যত গুনাহ আছে সবগুলো মাফ হয়ে যাবে। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমিন বলতেন। পরিষ্কার হয়ে গেল, হানাফিরা বল, ইমাম আবু হানিফা বললেন আমিন আসতে বলতে হবে, ইমাম শাফি সাহেব বললেন জোরে বলতে হবে। আমরা এক্ষেত্রে যাচাই বাছাই করে দালিল ভিত্তিক ইমাম শাফির মতটাকে সহি পেয়েছি, আমরা ওটা গ্রহণ করেছি, অতএব শাফি সাহেব তোমার মানি। আগের মাসলায় শাফি সাহেবকে বর্জন করেছিলাম, এই মাসলায় আমরা শাফিকে গ্রহণ করেছি, আবু হানিফাকে বর্জন করেছি। এটাই পরিষ্কার, দালিল ভিত্তিক যার কথা সহি হবে আমরা তা মানব। আর যদি কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কারো কথা না মিলে, সে যত বড় ইমাম হোক যাই হোক, আমরা তা বর্জন করে ছাড়ব। আরো একটা মাসালা দেখাচ্ছি, যারা বলে সবই ঠিক, চার মাজহাব সব হক, যে কোনো একটা মাজহাব মানা ফরজ, আমি আরো দেখাচ্ছি সালাতের মধ্যে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন। ইমাম মালিককে ধরবে এবার, রাহমাতুল্লাহি আলাই, আমরা শ্রদ্ধা করি সবাইকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই বললেন নামাজের মধ্যে সালাতের মধ্যে হাত বাঁধা লাগবে না, ছেড়ে দাঁড়িয়ে থাকবে সোজাভাবে। যারা হজ করতে গেছেন তারা জানেন, আফ্রিকান দেশের মুসলমান যারা এমনি কালো কালো লম্বা, হাত ছেড়ে দিয়ে সোজা আজরানের মতো দাঁড়িয়ে থাকে, হাত বাঁধে না। অপরদিকে হানাফি শাফি এরা হাত বাঁধে, অবশ্য হাত বাঁধে যারা তাদের মধ্যে আবার দুই গ্রুপ, এক গ্রুপ নাভির নিচ্ছে, আর এক গ্রুপ বুকের উপরে। আমরা এক্ষেত্রেও যাচাই করব কোনটা সঠিক। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতেন নাকি হাত বাঁধতেন? যাচাই বাছাই যারা না করে তারা বলে ইমাম মালিকও বরহাক, অন্যরাও বরহাক, ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকাও ঠিক, আবার বাধাও ঠিক। আমরা বলি দুই আর দুই চারও ঠিক, দুই আর দুই পাঁচও ঠিক। এটা যেমন অবাস্তব ঠিক, এরকম ভাবে এটাও ঠিক ওটাও ঠিক না হয় না। আমরা এবারে যাচাই করছি, আমাদের কষ্টি পাথর আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হও, মতবিরোধ দেখা দেয়, তাহলে বলবা যে সবটাই ঠিক না। আল্লাহ তাআলা বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, আর রাসূলের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও, যেটা হাদিস এবং কোরআন দিয়ে যাচাই করলে অনুযায়ী সহি মিলবে ওটা মানা যাবে। আমরা এবারে তালাশ করতে লাগলাম যে হাত আমরা সালাতের মধ্যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি বাঁধব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতে, সালাতের মধ্যে সুন্না হচ্ছে, সুন্না মানে তরিকা, কোরআন এবং হাদিসে যদি সুন্না বলা হয় এই সুন্নার মানে হচ্ছে কি? তরিকা, পদ্ধতি, মানে আল্লাহর রাসূলের পদ্ধতি হচ্ছে সালাতের মধ্যে ওয়াদউল কাফফে আলাল কাফফে তাহতা সুররা, হাতের উপরে হাতলি রাখা, কবজার উপরে কবজা রাখা, নাভির নিচে। হানাফিরা খুশি, আমরা বললাম হানাফিরা খুশি হোক আর যাই হোক, মাপতে হবে তত পাওয়া গেল, ইমাম মালিকের বিরুদ্ধে চলে গেল, নাভির নিচে হাত বাঁধার দলিল পাওয়া গেল, হানাফিরা খুশি হল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এই হাদিসটা সম্পর্কে সমস্ত ইমামদের বক্তব্য হল হাদিসুন দাঈফুন, হাদিসের সনদ দুর্বল, হাদিসটা কি দুর্বল, বিশুদ্ধ না, সহি না। এমনি ভাবে এটা আসছিল সুনানে বাইহাকির 2435 নম্বর হাদিস, বাইহাকির হাদিস, যেটা বললাম যে নাভির নিচে হাত বাঁধা দলিল। আমাদের অনেক ভাইরা বুঝেন না, যে হানাফিদের কোন দলিল নাই। আরে ভাই দলিল আছে, না হলে কমনে পাইল, তবে দলিলটা সহি না দুর্বল তা কি করতে হবে, যাচাই করতে হবে। এই যে দলিল পেশ করলাম, নাভির নিচে হাত বাঁধা দলিল পাওয়া গেছে কিনা, তার সমস্যা কি, সমস্যাটা কি দুর্বল, এটা জানা থাকতে হবে দুর্বল। এমনি ভাবে আরো হাদিস আছে, আসুন। عن ابي وائل رضي الله تعالى عنه قال قال ابو هريره اخذ الاكف على الاكف بالصلاه تحت السره এটা আবু দাউদের হাদিস। সালাতের মধ্যে হাতের সাথে হাত, হাত দিয়ে হাত ধরে রাখবে, আখজুল মানে পাকড়ানা ধরা, হাতের হাতলি দ্বারা মানে কবজি দ্বারা কবজি ধরবে সালাতের মধ্যে, তাহত সুররা নাভির নিচে, নাভির এটা আছে কোথায়, এখন তো আরো শক্তিশালী হয়ে গেল, আবু দাউদের হাদিস, সিয়াসের তার হাদিস, নাভির নিচে হাদিস পাওয়া গেছে, হাত বাঁধার হাদিস, আবু দাউদের 758 নম্বর হাদিস। কিন্তু দুর্ভাগ্য আবু দাউদ বলেছেন হাদাল হাদিস দাঈফুন, হাদিসটা কি ওই আবু দাউদই লেখা আছে, কল আবু দাউদ, ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করার পরে লেখার পরে বলতেছেন সামেতু আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুনেছি, ইদাঈফু ইনদা আব্দুর রহমান ইবনে সাহাক আল কুফি, এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন আছে আব্দুর রহমান আল কুফি, এই লোকটা দুর্বল, সে কারণে হাদিসটি দুর্বল। তাহলে বোঝা গেল হানাফিদের দলিল আছে, মাগার কি সমস্যাটা কি দুর্বল। এবারে আসুন আরো একটা হাদিস, আপনারা এটা খুব মনে রাখবেন, ইখতিলাফ কেন হয়, না বোঝার কারণে বলে দেয় যে কোনো দলিল নেই, দলিল আছে কিন্তু কি নাই, সহি দলিল নাই, কি নাই। আমি এটা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা তো হাদিস পাইলেই হলো, হাদিসে আছে, হাদিসে আছে, আল হাদিস যে কোনো জায়গায় লেখা থাকবেন আল হাদিস, আমি বলি আল হাদিস যদিও হয় জাল হাদিস, যদিও হয় কি কথাটা হলেই হলো। আরো একটা হাদিস, এটাও জাল হাদিস, দুর্বল হাদিস, আবু দাউদই আছে হাদিসটা, 756 নম্বর হাদিস, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা আলীর থেকে বর্ণিত, ক্বালা আস-সুন্নাতু ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাত তাহতা সুররা, সুন্নাহ হচ্ছে হাতের কবজির উপরে হাত ধরা নাভির নিচে। তাহলে সুন্নাহ বলে দিচ্ছেন, কি সুন্দর দলিল, আবু দাউদে আছে, সিয়াসত তার হাদিস, না মেনে কোথায় যাইবা, কিন্তু আবু দাউদ এখানেও বলেছেন হাদিসটা দুর্বল, হাদিসটা কি। এবারে আসুন, হাত বাঁধা তো পাওয়া গেল, সহি হাদিসগুলো আমরা তালাশ করছি, কারণ দলিল হলেই চলবে না। আমি বলেছিলাম যে আমি এই সহি হাদিস তালাশ করা শুরু করলাম, চোখ খুললো সেদিন যেদিন মক্কাতে একটা হোটেলে খেতে বসতাম, অনেক বাঙালি কর্মীদের সাথে একটা ইয়ামানি কর্মী ছিল, দেখতে বাঙালিদের মতোই, ইয়ামানিরা দেখতে বাঙালিদের মতোই, এই কালো শ্যামলা লম্বা মোটা চিকন, কেউ বেটো কেউ খাটো, কেউ কালো কেউ শ্যামলা, এ জাতীয়ই। ওকে বললো যে আমাদের দেশে একজন ওস্তাদ আসছে, তোর কোন মাস্তা জিজ্ঞেস কর, তাহলে জিজ্ঞেস কর, সে জিজ্ঞেস করলো একটা মশলা, আমি উত্তর দিলাম, হোটেল কর্মী, সে বলল হাল ইনদাকা দালিলুন সহিহ, তুমি যে এই মাস্তার এই উত্তর দিলা, তোমার কাছে সহি দলিল আছে। আমার তো মাথা তখনই গোলাই গেল, এক তো সে দলিল চাইল, আবার দলিল দিলেই চলবে না, সহি দলিল কিনা, আর আমাদের ধর্মে তো দলিল সহি আর দুর্বল কোনো যাচাই বাছাই করি না জীবনেও, দলিল হলেই হলো। যেমন এতক্ষণ দলিল পেশ করলাম, নাভির নিচে হাত বাঁধার দলিল পেশ করা হলো, দলিলুন সহি, এবারে সহি দলিল। আন সাহাল ইবনে সাহাল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা আন-নাস ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদাল ইউমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাত। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের যুগে মানুষদেরকে আদেশ করা হতো আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদাল ইউমনা, যে প্রতি ব্যক্তি তার ডান হাত রাখবে আলা যিরাইল ইউসরা, তার বাম হাতের এইটাকে জেরা বলে, পুরোটাকে, পুরোটাকে জেরা, এক হাত এটাকে বলে জেরা, এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত, হাতের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, এটার নাম কি? জেরা। বলা হচ্ছে যে ব্যক্তিকে, প্রত্যেক ব্যক্তিকে হুকুম করা হতো যেন ডান হাত বাঁধে আলা যিরাইহিল ইউসরা, বাম হাতের ডানার উপরে, কি বলে এটাকে, হাতের উপরে, হাত, হাত বলতে এটা পুরোটা, হাতের উপরে, ফিস সালাতে, কোথায়, সালাত অবস্থায়। এমনি ভাবে এটা বুখারীর 740 নম্বর হাদিস, সহিহ হাদিস। এমনি ভাবে আরো এক হাদিস আবু দাউদের, এটা সহিহ হাদিস, আবু দাউদের তিনটে হাদিসের দুইটা দুর্বল, একটা সহিহ হাদিস, অবশ্য মুরসাল কিন্তু শক্তিশালী সনদে বর্ণিত, হাদিসটা তাউস থেকে বর্ণিত। তিনি বলছেন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত রাখতেন বাম হাতের উপরে, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহু আলা সাদরিহি, এরপরে এই দুনো হাত বেঁধে তারপরে বুকের উপরে রাখতেন, কোথায় রাখতেন, না নাভির নিচে, বুকের উপরে, আহুয়া ফিস সালাত, সালাত অবস্থায়। হাদিসটা আবু দাউদের 759 নম্বর হাদিস। এমনি ভাবে মুসনাদে আহমদের 21967 নম্বর হাদিসে বলা হয়েছে আন কবীসাত ইবনে হুলবিন আন আবিহি قال رايت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورايته قال يضع هذه على صدره وصف يحيى اليمنى على اليسرى فوق البصر ডান হাতকে বাম হাতের উপরে রেখে তারপরে বুকের উপরে রেখে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাখতেন। এমনি ভাবে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত আছে আরো অনেকগুলো হাদিস, সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিসে বলা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরিহি, ডান হাত রাখতেন বাম হাতের উপরে বুকের উপরে, কোথায় রাখতেন, বুকের উপরে। অবশ্য এই হাদিসটার সনদ একটু দুর্বল আছে কিন্তু অন্যান্য হাদিসের কারণে গ্রহণযোগ্য হয়ে গেছে। এইভাবে পরিষ্কার হয়ে গেল সালাতের মধ্যে হাত ছেড়ে দিবে না বাঁধবে, কোথায়, নাভির উপরে না নিচে না বুকের উপরে, পরিষ্কার হয়ে গেল। আমরা যাচাই করে দেখলাম এই ক্ষেত্রে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিরটা সঠিক না, বরং অন্য ইমামদেরটা সঠিক, আমরা সেটা গ্রহণ করলাম, বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এমনি ভাবে রাফউল ইয়াদাইনে কবলার রুকু ওয়া সুজুদ, রুকুর আগে এবং রুকুর পরে হাত উঠানো যাবে কিনা, এমনি ভাবে তিন রাকাত চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত থেকে দাঁড়াবার পরে হাত উঠানো যাবে কিনা, এগুলো হাদিসে কি বলে দেখব আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না উঠানো যাবে না, শুধু তাকবীরে তাহরিমা সহ উঠাতে হবে, অন্য ইমামরা বলছেন উঠাতে হবে, আমরা যাচাই বাছাই করে দেখব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কি বলেন, মুসলিম শরীফে একটা হাদিস আছে যে লোকেরা সালাতের মধ্যে হাত উঠাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের হাতগুলো কি ঘোড়ার ল্যাজ যে বারবার উঠাও, এরপরে আর লোকেরা উঠানো বন্ধ করে দিল। আমরা বলি এই জন্য তারা বলে যে এটা শুরুর দিকে ছিল পরে বাতিল হয়ে গেছে, আরো বলে থাকে কয় যে প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে লোকেরা মূর্তি কোলে নিয়ে সালাত নামাজ পড়তে আসতো, মূর্তি কোলে নিয়ে। এই জন্য বারবার হাত উঠাবার হুকুম দিল। এরকম যখন বারবার হাত উঠায় তখন মূর্তি ধপাস করে পড়ে যায় না, পরে ধপাস করে যাই হোক ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই জন্য প্রথম দিকে ছিল, পরে যখন মূর্তি আর আনলো না তোরে রহিত হয়ে গেল। আপনি আশ্চর্য হবেন আল্লাহর নবীর সাহাবীদের সম্পর্কে কি বদগুমানি, কি খারাপ ধারণা। আল্লাহর নবীর সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও তারা মূর্তি নিয়ে নামাজ পড়তে আসতো, কত বড় খারাপ ধারণা সাহাবীদের উপরে। আপনারা কি ধারণা করবেন? কোন মুসলিম করতে পারে না এই সমস্ত খারাপ ধারণা সাহাবীদের সম্পর্কে, কোন মুসলিম করতে পারে না। রইল মুসলিম শরীফের হাদিস, ওটা সালাম সম্পর্কে। ইসলামের শুরুর দিকে সালাম দিলে মানুষেরা মুখে উত্তর দিত, পরবর্তীতে হাত দিয়ে ইশারা করত, নামাজে সালাম দিলে উত্তর দিতে হাত দিয়ে ইশারা করত। এটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এই আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস আছে, তিনি বলেন আমরা যখন হাবাসায় হিজরত করে গেলাম তার আগে তো সালামে সালাম দিতাম, উত্তর দেওয়া হতো নামাজের মধ্যে। আমি যখন হাবশার থেকে আসলাম আল্লাহর নবীকে সালাম দিলাম নামাজরত অবস্থায়, উত্তর দিলেন না। আপনি যদি আপনার প্রিয় কোনো ব্যক্তিকে সালাম দেন আর সে উত্তর না দেয় কেমন লাগবে? 14 বছর পুরো আগে কি করেছি, কি অন্যায় করলাম, কেন উত্তর দিচ্ছে না, এই সব মনে করতে থাকবে। উনি এরকম মনে করতে লাগলেন কি অন্যায় করলাম, কেন আল্লাহর নবী উত্তর দিচ্ছেন না। এরপরে আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বললেন ইন্না ফিস সালাতি লাশুগলান, সালাতের মধ্যেই কাজ আছে, কাজী সালাতের মধ্যে আর উত্তর দেওয়া যাবে না, এটা রহিত হয়ে গেছে। ওইটা রহিত হয়ে গেছে ঠিক, কিন্তু রুকুর আগে আর রুকুর পরে যে হাত উঠানো এগুলো রহিত হয় নাই। এ সম্পর্কে হাদিস অনেকগুলো, প্রায় 50 জন সাহাবীর থেকে এই হাদিস বর্ণিত আছে রফলি আদায় সম্পর্কে। এর মধ্যে আছেন 4 খলিফা, 25 জন সাহাবীর থেকে বর্ণিত, আশারায় মুবাশশারার মধ্যে অনেক সাহাবীর থেকে বর্ণিত, এবং সব হাদিসগুলো সহি, এবং প্রায় 400 সাহাবা কিরামদের আছার আছে। এমনি ভাবে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই রাফলি আদায়ন সম্পর্কে যে হাদিসগুলোকে মুতাওয়াতের বলেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই খালি রাফলি আদায়নের উপর একটা কিতাব লিখেছেন, তার নাম জুজউ রাফলি আদায়ন। কি নাম? জুজউ রাফলি আদায়ন। একটা সম্পূর্ণ কিতাব হচ্ছে এই রাফলি আদায়নের হাদিসের উপরে। বুখারী শরীফ সব হাদিসের সব কিতাবে আছে। সালেম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বয়ান করেন তার পিতা থেকে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধ বরাবর হাত উঠাতেন। কখন? ইযা ইফতাতাহাস সালাতা, যখন সালাত শুরু করতেন, ওয়া ইযা কাব্বারা লির রুকুয়ে, আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন তখন হাত উঠাতেন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখনও হাত উঠাতেন, রাফাহুমা কাযালিকা আইদান, এরকমই হাত উঠাতেন যেমন প্রথমবার গইছেন। হাদিসটা আছে বুখারীর 735 নম্বর হাদিস। রাফুলিয়াদের অধ্যায় দেখবেন, আপনারা হাদিসের নাম্বার আমি বারবার বলি, নাম্বার না মিললেও সহজভাবে তালাশ করার উপায় আছে। সালাতের অধ্যায় খুলে হাত উঠাবার অধ্যায় তালাশ করেন, পেয়ে যাবেন, খুব সহজে তালাশ করা যাবে। আরো একটা হাদিস, আন্না ইবনে ওমর নাফে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কানা ইযা দাখালা ফিস সালাতে কাব্বারা, তিনি যখন সালাতে প্রবেশ করতেন তখন তাকবীর বলতেন, ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি, আবার যখন রুকু করতেন তখন হাত উঠাইতেন, ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, আবার যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রাফা ইয়াদাইহি, তখন হাত উঠাইতেন, ওয়া ইযা ক্বামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আবার যখন 3 রাকাত বিশিষ্ট সালাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাত থেকে দাঁড়াইতেন তখন হাত উঠাইতেন। হাদিসটা বুখারীর 739 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে আরো এক হাদিস, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা, যখন তিনি তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি হাত উঠাতেন, হাত্তা ইউহাযিয়া বিহিমা উযুনাইহি, দুই হাত কান বরাবর উঠাইতেন। আগে ছিল কাঁদ বরাবর, এখন কান বরাবর। আমরা দুই হাদিসের মধ্যে আমলকে এইভাবে যে গোড়া থাকে কাঁদ বরাবর, আঙ্গুল থাকে কোন বরাবর, কান বরাবর, সব আমল হয়ে গেল। ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি, আবার যখন রুকু করতেন তখনও তিনি হাত উঠাতেন, হাত্তা ইউহাযিয়া বিহিমা উযুনাইহি, উভয় কান বরাবর উঠাইতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আবার যখন রুকুর থেকে মাথা উত্তোলন করতেন তখনও ফাকালা সামিআ আল্লাহু লিমান হামিদা, এটা বলতেন, ফাআলা মিসলা যালিক, একটু হাত উঠাইতেন। হাদিসটা আছে মুসলিম শরীফের 891 নম্বর হাদিস। এবারে পরিষ্কার হয়ে গেল, আমরা হাদিস দিয়ে যাচাই করলাম, হাদিস দিয়ে বাছাই করলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাকবীরে তাহরিমাত ছাড়া হাত উঠানো যাবে না, অন্য ইমামরা বললেন উঠাতে হবে। আমরা এটা বলি না যে দুইটাই সঠিক, বরং আমরা কি বলেছি, একটা সঠিক। কোনটা সঠিক তা যাচাই বাছাই করে দেখলাম। এক্ষেত্রে রুকুর আগে, রুকুর পরে এবং দুই রাকাতের থেকে দাঁড়াবার পরে হাত উঠাবার হাদিস সহি, অতএব সেটা আমরা আমল করব, এটা আমরা গ্রহণ করব। ভাইরা আমার, এরকম ভাবে মনে রাখতে হবে। অনেকে আছে এত মত আমরা কই যাব, আমি সেজন্য শুরুতে বলেছিলাম এই দোহাই দিয়ে আপনি খবরদার পরকালে মুক্তি পাবেন না, আল্লাহর কাছে নাজাত পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে বলেছি, যেরকম একজন হিন্দু সে যদি বলে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি তাই হিন্দু অবস্থায় মরলেও জান্নাত পেয়ে যাব, এটা যেমন ভুল, তেমনি ভাবে আপনিও যদি বলেন আমি হানাফি ঘরে জন্মগ্রহণ করেছি তাই হানাফি মাযহাবে আমল করব এতে মুক্তি পেয়ে যাব, সাফি ঘরে জন্মগ্রহণ করেছি সাফি মাযহাবে আমল করব এতে মুক্তি পেয়ে যাব, এরকম যদি ধারণা করেন সেটা ভুল। আপনাকে যাচাই করতে হবে, আর যেই ব্যক্তি যাচাই করবে সেই ব্যক্তি হকের সন্ধান পাবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় যারা আমার পথে জাহাদু জিহাদ করে, সর্বাত্মক চেষ্টা করে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সত্যকে জানার জন্য, হককে বুঝার জন্য, সত্য পথে চলার জন্য, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্য অবশ্যই আমি তাকে আমার পথ সমূহ দেখাব, আমার রাস্তাগুলো কে বলেছেন, আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আমার রাস্তাগুলো তাকে দেখিয়ে দেব, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, আর যারা মুহসিন অর্থাৎ যারা খালেস ভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তারা তাদের সঙ্গী হয়ে আছেন, আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য তাদের সঙ্গে সবসময়ের জন্যই থাকবে। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা আসব আমাদের ঐক্যের সূত্র। আজকে আমাদেরকে অনেকে বলে ঐক্য, অনেকে বলে ঐক্য হওয়া দরকার, এভাবে চলা যাবে না। আমি বলি এই যে দল তোমরা তৈরি করেছ, আমি বলেছি এক হিন্দু পণ্ডিত, হিন্দু গুরু কোরআন হাদিস পড়ে বুঝল যে ইসলাম সঠিক, ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিল। পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে গিয়ে বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। উনি চিন্তা করলেন যে এত বড় একটা হিন্দু পণ্ডিত ইসলাম গ্রহণ করলে হিন্দুদের মধ্যে ব্যাপক ঝামেলা হবে, কি করে একে ফিরানো যায়, রাজনীতি করে মাথায় শয়তানি বুদ্ধি অনেক থাকে। বলল আচ্ছা বলো, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, ইসলাম ধর্মের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা শিয়া একটা সুন্নি, তুমি কোনটা গ্রহণ করবা? হিন্দু পণ্ডিত তো কোরআন হাদিস পড়ে ইসলাম শিখেছে, কোরআন হাদিসে শিয়া সুন্নি পায় নাই, সে বলল আমি তো শিয়া সুন্নি পাই নাই। বলে না শিয়া সুন্নি আছে, তুমি দেখো না ইরান দেশের লোকেরা শিয়া আর ওই ইরাকিরা সুন্নি, তুমি এটা বুঝে নাও। এরপর একটু থেমে আবার বলল আচ্ছা তুমি যদি শিয়া হও তাহলে শিয়াদের মধ্যে 32টা ফেরকা আছে, কোন ফেরকা তুমি যাইবা? আর যদি সুন্নি হও তাহলে সুন্নিদের মধ্যে প্রথমত ফেকার দিক দিয়ে 4টে মাযহাব, হানাফি শাফি হাম্বলি মালিকি। আর এই মাযহাব গুলো এমন তেমন না, যে কোনো একটা মাযহাব মানা ফরজ, তুমি কোনটা মানবা? আর ফরজ না মানলে তুমি মুসলিম তো হইতে পারলা না। যে কোনো মাযহাব মানো, হানাফিদের মধ্যে আবার অনেক গ্রুপ আছে, হানাফিদের মধ্যে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া কত সাবেরিয়া তরিকা আছে, তুমি কোনটা মানবা? হিন্দু পণ্ডিত এইসব শুনে বলল যে দরকার নাই আমার ইসলাম গ্রহণ করার, আমি তো কোরআন হাদিস পড়ে মনে করেছিলাম যা কোরআন হাদিসে আছে এটাই ইসলাম, ওই ইসলামের মধ্যে কোনো ফেরকা নাই, এখন দেখলাম যে বাস্তবে হাজারো ফেরকা, এই সমস্ত ফেরকা গ্রহণ করার দরকার নেই, তার চেয়ে আমি যেটা আছি ভালো আছে। ভাইয়েরা আমার, আজকে মুসলিম জাতিকে মনে রাখতে হবে, অনেকে আছে আমি এটা স্পষ্ট করে বলতে আমি শুরুতে বলেছি, আজকের আমার এই লেকচার অনেক স্পর্শকাতর লেকচার, এটাকে ভিত্তি করে নতুন করে আমাদের বিরুদ্ধে অনেক বিরোধী দাঁড়াবে। কারণ আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেই আর বলি গণতন্ত্রের কুফুরি মতবাদ, তখন গণতান্ত্রিক উপায়ে যারা ইসলাম কায়েম করার জন্য রাজপথে মিছিল করে মিটিং করে ভোট চায় মারামারি করে এই সবগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে গণতন্ত্র কুফুরি মতবাদ। আমরা বলি কোরআনে স্পষ্ট বলা আছে, তারপরও তারা মানে না। আমি এ বিষয়ে আজকে আলোচনা করছি না, কারণ আমার দিন কায়েমের সঠিক পথ ওখানে কিনতে পাবেন, এটার মধ্যে লাস্টে দেখবেন গণতন্ত্র যে কুফুরি মতবাদ এবং ছক একে দেখানো হয়েছে। গণতন্ত্র কি বলে, ইসলাম কি বলে, অন্ধ লোকও যদি ওটাকে হাত দিয়ে দেখে আশা করি সেও বুঝতে পারবে যে কি আছে বইয়ের মধ্যে, এত ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এরপরে যখন বলি আমরা ইসলাম গ্রহণ করি, ওই ইসলাম যে ইসলামের বিনা পাঁচটা, যে ইসলামের ইমানের শাখা শত্রুর উপরে, আমরা ছয় উসুল ভিত্তিক কোন ইসলাম মানি না, তখন আরেক দল আমাদের বিরুদ্ধে চলে গেছে। এরপরে তখন বললাম আমরা ওই ইসলাম মানি যে ইসলামে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকে না, যে ইসলামে বলে না যেরকম প্রধানমন্ত্রীর কাছে গেলে একজন মন্ত্রী এমপির সুপারিশ লাগে, জজ সাহেবের কাছে কোনো কিছু বলতে গেলে একজন উকিল ধরা লাগে, আমরা ওই ইসলাম মানি না। আমরা বলি প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ সুপারিশ চায় সেটা ওই ব্যক্তির জন্য প্রয়োজন যাকে প্রধানমন্ত্রী চিনে না, ওই ব্যক্তির জন্য মন্ত্রী এমপির সুপারিশ লাগে, তোমাদেরকে আল্লাহ তাআলা চিনে না, কারণ তোমরা পীরের মুরিদ, তোমরা শয়তানের মুরিদ, তোমাদেরকে চিনে না, সেই জন্য সুপারিশ প্রয়োজন। আমরা আল্লাহর বান্দা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, আমরা হজ করতে গিয়ে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমার কাছে হাজির, যে আল্লাহকে পাঁচ ওয়াক্ত নামাজে সিজদা করি, যে আল্লাহকে বলি তোমার ইবাদত করি, যে আল্লাহর কাছে হজ করতে গিয়ে লাব্বাইক বলি, সেই আল্লাহ আমার কথা শুনেন, আমাদের জন্য আল্লাহর মধ্যে কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই। আমরা সে আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে জজের সঙ্গে তুলনা করা যায় না, জজ কিছু জানে না, উকিলরা তর্ক বিতর্ক করে যুক্তি পেশ করে তার সামনে সত্যকে বের করার চেষ্টা করে। আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ তার আগে জানে, পিছে জানে, সামনে জানে, সব কিছু জানে, অতীত জানে, ভবিষ্যৎ জানে, সে আল্লাহর কাছে কোনো কিছু অজানা নেই, ওই আল্লাহর কাছে যুক্তি তর্ক দিয়ে কোনো উকিলের প্রয়োজন নেই আল্লাহকে জানাবার জন্য, আমরা সে আল্লাহর ইবাদত করি। তোমরা যেহেতু তোমাদের যে আল্লাহ সে আল্লাহ হয়তো সব কিছু জানে না, এই জন্য পীর সাহেবরা যুক্তি তর্ক দিয়ে উকিলের মতো ওই আল্লাহকে বুঝায় তারপরে তোমাদের কথা শুনতে পারে। যখন আমরা এ কথা বলি তখন পীরের মুরিদের গোষ্ঠী যত আছে সবগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এরপরে শুনুন, আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাসূলের পদ্ধতি আসবে বই পড়বেন, তখন আরো কিছু লোক বিরুদ্ধে চলে যায়। এরপরে যখন বলি ইসলামে ফেরকা তৈরি করা জায়েজ নেই, তখন আরো কিছু লোক তৈরি হয়ে যায়। আপনি মনে করবেন না আহলে হাদিস সালাফি, আপনি বলেন যে হানাফি সাফি বলা এটা ফেরকা। আমি মনে করি আহলে হাদিস সালাফি এইগুলো নাম দাও, এটাও একটা ফেরকা। আপনি বলবেন আহলে হাদিস কাকে বলে? আপনি বলেন কোরআন এবং হাদিস মানে এই জন্য আহলে হাদিস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস মানেন বলে আহলে হাদিস, কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলা আছে আহলে হাদিস? কোন আয়াতে বলা আছে আহলে হাদিস? কোন হাদিসে বলা আছে আহলে হাদিস বলে তোমাদের পরিচয় দাও? কোন হাদিসে নাই। তাহলে কোরআন এবং হাদিসে নাই, এরপরও আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস আর দাবি করেন আপনি কোরআন হাদিস মানেন, এটা ভুল। আল্লাহর নবীর পরিচয় আহলে হাদিস ছিল না, সাহাবায়ে কেরামদের পরিচয় আহলে হাদিস ছিল না, এমনি করে বলবেন সালাফি, সালাফি বলবেন। বুখারীর একটা হাদিসে আছে, নেমা সালাফ আনা, আমি তোমার জন্য উত্তম সালাফ। সালাফ মানে হলো পূর্বের লোক। আমি তোমার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁপতে লাগলেন আল্লাহ নবীর কথা শুনে যে তিনি চলে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছিলেন যে আমি তোমার জন্য নেয়ামাত সালাফ, উত্তম সালাফ। এখান থেকে সালাফুস সালেহীন, পূর্বকার সালে সালফে সালেহীনদের অনুসরণ করি, এখান থেকে সালাফি। আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম কি সালাফি নাম দিয়েছিলেন? বা কোরআন হাদিসে এরকম সালাফি বলে কোনো কিছু আছে নাকি? কোনো কিছুই নাই। এই নামগুলো কেন দেওয়া হলো? এই নামগুলো বলবেন যেটা পরিচয় থাকা দরকার, পরিচয় থাকা দরকার। এই জন্য তো সবাই পরিচয় এক একটা দল তৈরি করছে, প্রত্যেকটা গ্রুপ দল তৈরি করছে। যখন শিয়াদের জন্ম হলো, তখন একদল লোক শিয়াদের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য বা নাম বের করলো সুন্নি। কি নাম বের করলো? তাদের যুক্তি আছে। আবার যখন সুন্নিদের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি হলো, হানাফি সাফি হাম্বলি মালিকি, তখন তারা একে অপরের থেকে আলাদা করার জন্য এই পরিচয়গুলো গ্রহণ করা শুরু করলো। এরপরে যখন দেখলো হানাফি সাফি হাম্বলি মালিকি এগুলোও ফেরকা, তখন আর এক দল তৈরি করলো যে তাহলে আমরা এই আবু হানিফার তরিকা মানি না, সাফির তরিকা মানি না, মালিকের তরিকা মানি না, হাম্বলের তরিকা মানি না, আমরা আল্লাহর রাসূলের তরিকা মানি, অতএব আমাদের নাম মুহাম্মাদি, মুহাম্মাদি তরিকার লোক। আল্লাহ নবীর সাহাবীরা নিজেদেরকে মুহাম্মাদি তরিকার লোক দাবি করেছেন। আর মুহাম্মাদি তরিকা যখন একদল দাবি করলো, তাহলে আর এক দল চিন্তা করবে এর চোখ উপরে আল্লাহ আছেন, কাজে আমরা আল্লাহর তরিকার লোক, আল্লাহি এলাহি দিন এলাহি। তখন আকবরের দল চলে আসবে। বাদশাহ আকবর নাম দেয় না একটা, কি নাম দিয়েছিল? দিন এলাহি জন্মগ্রহণ করবে আর একটা। এই জন্য বলে মুহাম্মাদি তরিকা, আল্লাহর নবীর তরিকা আমরা চলবো ঠিক, তাই বলে মুহাম্মাদি তরিকা নাম দেওয়া হয় নাই। আমরা সালাফে সালেহীনদের তরিকায় চলবো, তাদেরকে শ্রদ্ধা করি, তাই বলে সালাফি বলা যাবে না। এমনি ভাবে কোরআন এবং হাদিস মানবো, তাই বলে আহলে হাদিস নাম দেওয়া। আবু হানিফার কথা কোরআন হাদিস অনুযায়ী মিললে আমরা মানবো, তাই বলে হানাফি নাম দেওয়া যাবে না। এইভাবে কোন ফেরকা ইসলাম তৈরি করতে বলে নাই, আলাদা পরিচয় দেওয়ার অধিকার কাউকে দেয় নাই। কোরআন পরিষ্কার করে দিয়েছে আমাদের পরিচয় কি। আমি আলোচনা বহুবার করেছি, যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত সংক্ষিপ্তকারে বলে দিচ্ছি, সুরায় বাকারার 132, সুরায় বাকারার 136, সুরা আলে ইমরানের 52, সুরা আলে ইমরানের 102, সুরায় হুদের 14, সুরায় নামলের 81, সুরা আনকাবুতের 46, এমনি ভাবে সুরায় যুখরুফের 69 থেকে 71, এমনি ভাবে সুরায় কসাসের 52, এমনি ভাবে সুরায় হিজরের 2 এবং 3, সুরায় বাকারার 128, এমনি ভাবে সুরায় আনআমের 162 এবং 163, সুরায় ইউনুসের 82, সুরায় 72, সুরায় হজের 78, সুরায় নামলের 91, সুরায় ফুসসিলাতের 30, সুরায় আহকাফের 15, সুরায় জিনের 14, এই সব আয়াতগুলোতে বলা আছে তোমাদের নাম মুসলিম, তোমাদের পরিচয় কি? মুসলিম। আয়াত বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা বলছেন সুরায় বাকারার 132 নম্বর আয়াতে, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিনা, ও আমার সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দীন নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম ছাড়া। কি ছাড়া? আর কোন পরিচয় আছে? সূরা বাকারার 136 নম্বরতে বলা হয়েছে, قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون আমরা সকলে কি এমনি ভাবে সূরা আলে ইমরানে 52 নম্বরে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইহুদিদের পক্ষ থেকে বানি ইসরাইলদের পক্ষ থেকে দেখলেন বিরুদ্ধে করছে তারা, তিনি বললেন মান আনসারি আল্লাহ, কারা আছে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে? ক্বাল আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিনরা বললেন নাহনু আনসারুল্লাহি, আমরা আল্লাহর জন্য আপনার সাহায্যকারী, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া শাহাদ বি আন্না মুসলিমুন, আপনি সাক্ষী থাকুন আমরা সকলে মুসলিম, আমরা সকলে কি সূরা আলে ইমরান 102 নম্বরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভাবে, ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ওয়া আন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থা ছাড়া মুসলিম। সূরা হুদের 14 নম্বরে বলা হয়েছে ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাহু ওয়া ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম হবে না অন্য কিছু হবে। এমনি ভাবে সূরা নামলের 81 নম্বরে বলা হয়েছে ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, হে নবী আপনি অন্ধ লোকদেরকে অন্ধলোকদেরকে পথভ্রষ্টতা থেকে গুমরাহি থেকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ইল্লা মান ইউমিনু, তবে যারা ঈমান আনবে আমার আয়াতের প্রতি, ফাহুম মুসলিমুন, তারা মুসলিম, আপনি তাদের কি হেদায়েত করতে পারবেন, কাদেরকে হেদায়েত করতে পারবেন, মুসলিমদেরকে না, আর কোনো পরিচয় আছে? খুব খেয়াল করবেন কোনো পরিচয় নাই, আহলে হাদিস সালাফি হানাফি সাফি হাম্বলি মালিকি কোনো পরিচয় নেই, সব কিছু বাতিল হয়ে পরিচয় শুধু একটা কি। এমনি ভাবে আপনারা জানেন সূরা আনকাবুতের 46 নম্বর আল্লাহ বলছেন ওখানেও আছে ওয়া ইন্নামা ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। এমনি ভাবে সূরা যুখরুফের 79 থেকে 81 নম্বর 71 নম্বর 69 থেকে 71 নম্বর আয়াত বলা হয়েছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের প্রতি ঈমান রাখে এবং যারা মুসলিম আল্লাহ তাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম, তোমরা এবং তোমাদের বিবি সাহাবরা ইসলামে জান্নাতে প্রবেশ করো। এরপরে বিস্তারিত আলোচনা আছে। এমনি ভাবে সূরা কসাসের 52 নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين এইভাবে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুসলিমুন মুসলিমুন। সূরা হিজরের 1 2 এবং 3 নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন রুবামা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা সেদিন আফসোস করবে হায় যদি আমরা মুসলিম হতাম, যারা বিভিন্ন তরিকায় চলে গেছে তারা বলবে আমরা মুসলিম হতাম যদি। সূরা বাকারা 128 নম্বরে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন কাবা নির্মাণ করেছেন সেদিন দোয়া করেছেন ইসমাইলকে নিয়ে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, আল্লাহ তুমি আমাকে আমার সন্তান ইসমাইলকে দুজনকে তোমার মুসলিম তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো, অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা, আমাদের সন্তানদের মধ্য থেকেও তোমার প্রতি আনুগত্যশীল মুসলিম বান্দা তৈরি করে দাও। কি মুসলিম, কি বান্দা? উম্মাতান মুসলিমা, উম্মতে মুসলিমা, না আর কোনো কিছু আছে? এমনি ভাবে সূরায়ে আনআমের 162-63 নম্বরে বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত আমার কুরবানি আমার হজ আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, অবিদালিকা উমিরতু, এবং আমি এটাই আদিষ্ট হয়েছি, ওয়া আনা আফযালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলিম, আমি কি প্রথম মুসলিম যারা তার মধ্যে আমি একজন। এমনি ভাবে সূরা ইউনূসের 72 নম্বরে বলা হয়েছে ফাইন তাওয়াল্লাউ, হে নবী আপনার কথা যদি তারা না শুনে মুখ ফিরিয়ে নেয় কোনো অসুবিধা নেই, ফামা সাআলতুকুম মিন আজরিন, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি, আমার বিনিময় তো শুধুমাত্র আল্লাহর কাছেই, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে মুসলিম হওয়ার জন্য, কি হওয়ার জন্য? উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে কিসের জন্য? মুসলিম হওয়ার জন্য। এটা আছে সূরা ইউনুসের 72 নম্বর আয়াতে। এরপরে সূরা হজের 78 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন কি করে, না আর কিছু আছে, মুসলিম ছাড়া আর কিছু নেই। আল্লাহর নবীর নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না, সাহাবায়ে কেরামদের নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না, তাবেঈনদের নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না, এমনকি যে ইমামদের নামে মাযহাব তৈরি করা হয়েছে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ হাম্বল রহমাহুল্লাহ, আদাল্লাহ আল্লাহ তাদের সকলের উপর রহমত নাজিল করুন, আমরা তাদের দোষ দেই না, কারণ তারা কেউ বলেন নাই আমাদের নামে মাযহাব তৈরি করো। প্রত্যেকেই বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস প্রমাণিত হবে ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলেছেন লা ইয়াজুজু লি আহাদিন আইন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, কোন ব্যক্তির জন্য বৈধ হবে না, জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে না যাচাই করবে আমি কোরআন সুন্নাহর কোন সূত্র থেকে বললাম। কে বলেছেন? আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি, কারণ তারা কেউ বলে যান নাই আমাদের নামে মাযহাব তৈরি করো, তারা সকলেই কোরআন ও হাদিসের কাজ করে গেছেন। আপনি বলবেন আপনি কি তাহলে ওনাদের চেয়েও বড়, এই প্রশ্ন করবে? আমি আপনাদেরকে পরিষ্কার করে দেই, বড় না, আসল রহস্য হচ্ছে এই, এখন আমরা যদি চেষ্টা করি একটা সিডির ভিতরে বুখারী মুসলিম সহ, আমার কাছে সিডি আছে 16,000-এর চেয়েও বেশি কিতাব আছে এক সিডির ভিতরে, আর সেই কিতাবগুলো কিরকম আপনারা যারা বাসায় গেছেন তারা দেখেছেন, এক এক কিতাব 20 খণ্ড 25 খণ্ড, এইখানেও কিছু নমুনা আছে, নাম দেখলেই বুঝবেন কিতাবের নাম শুরু হয়েছে ওই কোণার থেকে এই কোণায় শেষ হয়েছে, এইরকম 20-25 খণ্ডের এক এক কিতাব, এইরকম কিতাবের কত 16,000 কিতাবের একটা সিডি আছে। আমরা একটা টিপ দিলে হাদিস কোন জায়গায় এক এক টিপে এক এক সব কপি চলে আসছে, এখন আমাদের এত বড় একটা শীট তৈরি করতে, লেকচার তৈরি করতে সময় লাগে 1 ঘন্টা। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ইমামদের চেয়ে বড় না কেউ, আমি তো নাই, তুলনাই করা যায় না, ওনাদের সামনে আমরা ছোট একটা ছাত্র সমতুল্য না। বল তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই, ওনাদের সময় হাদিসগুলো এরকম সব সংকলিত হয় নাই, সে অনুযায়ী তাদের তার কাছে যে হাদিস পৌঁছেছে সে অনুযায়ী তারা হকের দাওয়াত দিয়েছেন। এখন যেহেতু সবগুলো যাচাই হয়ে গেছে আর ওনারাও বলে গেছেন যে আমরা যা আমাদের কাছে এসেছে তা অনুযায়ী করেছি, কিন্তু এরপরেও যদি তোমাদের কাছে কোন সহি হাদিস পৌঁছে তোমরা সহি হাদিসকে আমল করবা, আমাদের কথা বাতিল করে দিবে। আমরা এই জন্য ইমামদেরকে শ্রদ্ধা করি, আমরা বলি আমরা মুসলিম, ওনাদের পরিচয় ছিল কি? এমনি ভাবে কোরআনে আল্লাহ তাআলা সূরা নামাজের 91 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বাহা যিহিল বালদাতিল্লাতি লাযী হাররামাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলুন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি এই শহরের রবের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমাকে আদেশ করা হয়েছে একজন মুসলিম হওয়ার জন্য। কি হওয়ার জন্য? এমনি ভাবে সূরায়ে ফুসসিলাতের 33 নম্বরে বলা হয়েছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো তরিকার দিকে, সবাই দাওয়াত দেয় কি অমুক পীরের কাছে আসেন ওখানে গেলে পাওয়া যাবে, ওই তরিকে আসুন, আমরা কোনো তরিকার দাওয়াত দেই না। কি সুন্দর লিখে দিয়েছে চরমনায় পিসাবে সব বইতে লেখা আছে, হ্যাঁ বাবারা তরিকাতে 126টা, কয়টা? ওই পীরের নাম আমি দিয়েছি 126 তরিকা, পীরের নাম কি? 126 তরিকার পীর। এই পরে লিখেছে এর মধ্যে চিশতিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট, এরপর এক জায়গায় লিখেছে মাওয়াজে সাকিব লিখছে এই তরিকার সব অল্প কিন্তু তেজ খুব বেশি, এমন তেজ অল্প জিকিরে তাছির বেশি হয়ে যায়, পেঁয়াজের ধাঁধের মতো আর কি। এটা চরমনাই পীরের বইয়ের কথা, চরমনাইয়ের যে প্রথম পীর শাক সাপ ওনার 27 খান বই, এরপরে ফজলুল করিম সাহেব যে মারা গেলেন ওনার বই আছে, এই সব মিলাইয়া ফজলুল করিম সাহেব একটা বইয়ের নামই আছে 21 শবক, কয় শবক? ওই বইতেও লেখা আছে 126 তরিকা, এর মধ্যে শর্টকাট তরিকা এক চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই লোকগুলো মানুষকে তরিকার দিকে দাওয়াত দেয়, বায়াত নেয়, বায়াত কে আমাইনে সব্বুরি বাতুন সে আর সব্বুরি কামুন সে উপর তরিকায় সিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কে আয় মেরে আল্লাহ উস তরিকা পর তরিকাকে নিয়ামত নসিব কর। তরিকার বায়াত নিল, তরিকার নিয়ামত চাইল। আমি বায়াত করছি হাতে হাত দিয়ে পীরের কাছে, অথবা রুমাল ধরে, অথবা পিঠে হাত দিয়ে, অথবা দড়ি ঝুলাইয়া দিয়া বায়াত করলাম। বায়াত কে মাইনে তিস্তিয়া কাদেরিয়া সাবরে নকশাবন্দি তরিকার উপরে। মাওয়াজে সাকিয়া খুলে দেখেন আমার ওই দিন কায়েমের সঠিক পথ এই বইতে একটা পয়েন্ট ধরে ধরে এদের একেবারে বইয়ের এবারত তুলে দিয়ে তারপর লিখে দিয়েছি ভাইয়েরা আমার। আর এর পরেও যদি বিশ্বাস না হয়, ওদের নিজস্ব লাইব্রেরি আছে বাংলা বাজার, যান আলে শাক প্রকাশনী, মুজাহিদ প্রকাশনী, মুজাহিদ পাবলিকেশন, আরো জানি কি কয়েকটা আছে। এই প্রকাশনীগুলোতে ওদের সব বই পাওয়া যায়, কিনে মিলান। এরপরে দেখুন কিভাবে তরিকার দাওয়াত দিয়েছে, এরপরে কোরআনের সঙ্গে মিলান। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেবে কার দিকে, ওয়ামিলা সালিহান এবং আমলে সালে করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে আমি একজন মুসলিম, আমি একজন। এরকম সূরা আহকাফের 15 নম্বরতে বলা হয়েছে ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এরকম ভাবে সূরা জিনের মধ্যে আছে, জিনেরাও বলে, জিনদের সম্পর্কে বলা আছে, জিনেরা বলছে ওয়া ইন্না মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন, আমাদের মধ্যে কিছু আছে মুসলিম আর কিছু আছে ভণ্ড, প্রতারক, পীরের মরি, চিস্তিয়া, কাদের নকশাবন্দিয়া, কাসিতুন মানে সব বাতিলও আছে, আমাদের মুসলিমও আছে বাতিলও আছে। বুঝে গেল জিনদের মধ্যে যেমন ভণ্ড আছে, ওই ভণ্ড জিনগুলো পীরদের উপরে সওয়ার হয়ে ভণ্ড তরিকা তৈরি করে দিয়েছে। আর এই জিনেরাই কারবার করে। আপনার মনে করেন পীর কেমনে বলে দেয় অমুক জায়গায় গরু রওনা হচ্ছে, কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ফেরেশতা আছে, একটা শয়তান আছে। কি আছে? শয়তান। তো শয়তান গরু নিয়ে যে ব্যক্তি রওনা হইল তার সঙ্গে একটা শয়তান আছে কিনা, আর যে পীরের দরবারে রওনা হয়েছে তার সাথেও কি আছে? শয়তান আছে, সবার সঙ্গে শয়তান আছে। সাহাবীরা প্রশ্ন করে ছাড়েন নাই, আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে, আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ আমার সঙ্গেও একটা শয়তান আছে, ওয়ালাকিন্নাহু আসলামা, তবে সে শয়তান মুসলিম হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? তো রাসূলের সঙ্গে একটা মুসলিম হয়ে গেছে, পীরের সঙ্গে তো মুসলিম হয় নাই। ওই গরু নিয়ে যে রওনা হলো ওই শয়তান, ওই ব্যক্তির শয়তানটায় পীরের সঙ্গে শয়তান আছে, তাকে বলে দিচ্ছে এই গরু নিয়ে রওনা হয়েছে, কিন্তু 100 গরু একটার কালার এই, আর গরুর সঙ্গে যে গরুওয়ালা আছে তার কালার এই, জামার কালার এই, পীর সাহেব ওইখানে বসে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, মুরিদরা দেখলো ঠিকই তো, আর সবগুলো পায়ে শ্রদ্ধা পড়ে গেল। কারণ কি? দিনদের মধ্যে শয়তান আছে। দিন বলছে ওয়াইন্না মিন্নাল মুসলিমুন, আমাদের মধ্যে কিছু আছে মুসলিম, কিছু আছে কি? ওয়ামিন্নাল কাসিতুন, কিছু আছে সীমা লঙ্ঘনকারী, জালেম, ফাসেক, না কাফের, মুশরিক, পীরের মুরিদ, ভণ্ড, তাবিজ কবজওয়ালা, মুর্দার খানেওয়ালা সবই আছে। সূরা জিন 14 নম্বর আয়াত, সূরা জিনের। ভাইরা আমার, এরপরে আসুন, আমি শেষ করছি, একটু লম্বা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলছেন যে লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করত খায়ের, মঙ্গল সম্পর্কে, শুভ জিনিস, মঙ্গলময় জিনিস সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করতাম আনিশারে, অমঙ্গল, খারাপ জিনিস সম্পর্কে। কেন? মাখাফাতা আন ইউদরাকানি, আমাকে যাতে এগুলো স্পর্শ করতে না পারে। আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, হে আল্লাহর রাসূল, আমরা একসময় অন্ধকারে ছিলাম, জাহিলিয়াতে ছিলাম, খারাপের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ফাজা আনাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে ইসলামে দৌলত দান করেছেন, এই মঙ্গলময় জীবন দান করেছেন, এখন আমরা কুমিরকে সেজদা করি না, কচ্ছপকে সেজদা করি না, গদার মাছকে সেজদা করি না, পীরের পায়ে সেজদা করি না, মাজারে টাকা দেই না, পয়সা দেই না, গাছে সুতা বাঁধি না, মাজারের সুতা হাতে বাঁধি না, এই সমস্ত আমরা করি না, এখন আল্লাহ মঙ্গলময় জীবন দান করেছেন, এরপরে কি আবার অমঙ্গল আসবে? ফাহাল বাদা হাদাল খায়রে মিন শাররিন, এরপরে কি অমঙ্গল আসবে? ক্বালা নাআম, আল্লাহর রাসূল বলেন হ্যাঁ আবার অমঙ্গল আসবে। কুলতু ওয়াহাল বাদা যালিকা শাররে মিন খায়রিন, সেই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল আসবে? ক্বালা নাআম, হ্যাঁ আসবে, তবে অবিহি ফিহি দাখান, এর মধ্যে কিছু ধোয়া থেকে যাবে, আর আগের মতো স্বচ্ছ হবে না, কিছু ধোয়া থেকে যাবে। ধোয়া আমাদের সকলের মধ্যেই আছে, সকলের মধ্যেই থাকবে, যখন থাকবে। বলতু আমা দাখানুহু, হুজাইফা বলেন ইয়া রাসূলুল্লাহ, দাখান কি, যে ধোয়া কি জিনিস? আলা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, একদল লোক বের হবে যারা আমার তরিকা বাদ দিয়ে, হেদায়েত বাদ দিয়ে অন্যের হেদায়েত তারা গ্রহণ করবে, অন্যের তরিকে গ্রহণ করবে। খুব খেয়াল করে শুনুন, ওরাও তো অনেক ভালো কাজ করে, অনেকে বলে না, হ্যাঁ আল্লাহর সুশা বলে দিয়েছেন, তারিফু মিন হুমাতুন কিরু, ওদের অনেক কাজ ভালো পাবে, অনেক কাজ খারাপ পাবে, অনেক কাজ ভালো পাবে, সালাতের কথা বলবে, টুপি রাখতে বলবে, দাঁড়িয়ে রাখতে বলবে, পাঁচতে নামাজ পড়তে বলবে, আর সৎকার আদেশ করতে বলবে, সব বলবে, আর তুমি ধোকায় পড়ে যাবে, ভালো কাজ করে এরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো কথা বলবে, আবার আর কিছু খারাপ কাজও করবে। বলতো ফাহাল বাদা যালিকা খাইরুম মিন শাররিন, আমি আবার প্রশ্ন করলাম, এই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল আসবে? কালা নাম, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, হ্যাঁ এরপরে আবার আসবে জাহান্নামের দরজায় বসে আহ্বানকারী। জাহান্নামের দরজায় বসে যেই লোকেরা আল্লাহর পথে চলবে তাদেরকে ডাকবে, এই তরিকে আসো, এই তরিকায় ঢোকো, এটা চিশতিয়া, এটা কাদেরিয়া, এটা নকশাবন্দিয়া, এটা মুজাদ্দিদিয়া, এটা শর্টকাট। শর্টকাট তরিকা কি চিশতিয়া সাবেরিয়া না রাসূলের তরিকা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সোজা জান্নাতে চলে যাবে। শর্টকাট তরিকা কি সাবেরিয়া তরিকা না রাসূলের তরিকা? তার চরমনাই পেয়ে প্রত্যেকটা বইতে লিখে দিল যে এর মধ্যে 126 তরিকার মধ্যে একেবারে শর্টকাট তরিকা হচ্ছে কোনটা, চিশতিয়া সাবেরিয়া। এটা কি সত্য না মিথ্যা? রাসূলের হাদিসের সাথে সামঞ্জস্যশীল না সাংঘর্ষিক? সাংঘর্ষিক হলে সেই পীরকে মানা যাবে? পীর মুরিদি ইসলামে নাই, পীর মুরিদি অনেকে বলে পীর ধরাও ফরজ, ওই মাযহাবের ইমাম ধরা ফরজ, পীর ধরাও কি? আমরা বলি পীর ধরা ফরজ, তবে জান্নাতে যাওয়ার জন্য নয়। কোথায় যাওয়ার জন্য? এই হাদিস বলছে আল্লাহ রাসূল বলেছেন, নাহাম দুআতুন আলা আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজায় বসে আহ্বানকারী আসবে, মান আজাবা ইলাইহা কযাফুহু ফিহা, যে ব্যক্তি তাদের সেই ডাকে আহ্বানে সাড়া দিবে তারা ওকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। বলতো ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, সাহাবী হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই লোকগুলোর পরিচয় আমাকে বর্ণনা করুন, তাদের পরিচয় কি বর্ণনা দিন যাতে চিনতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা হুম মিন জালদাতিনা ওয়াইতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জালদা, আমাদের চামড়ায় চামড়া থাকবে তাদের, মানে আমাদের লেবাস পোশাক তারা এটাই ব্যবহার করবে, ইসলামের লেবাস পোশাকই পরবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি সবই থাকবে। ওয়াইতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জুবান দিয়ে কথা বলবে, আমাদের জুবান দিয়ে, তার মানে কি আমাদের যে কথা কোরআন হাদিসের কথা এটাই বলবে, কোরআন হাদিসের কথাই বলবে, কোরআনের অপব্যাখ্যা করবে, আল হাদিস বলে জাল হাদিস বলবে, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা আমাদের মুখে কথা বলবে। এরপরে বলছেন, ফামা তা'মুরুনি ইন আদ্রাকানি যালিকা, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তটা যে আমাকে পেয়ে যায় আমাকে আমরা কি করতে বলেন, কি করব তখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন তুমি মুসলিমদের জামাকে অনুসরণ করো, মুসলিমদের জামা, মুসলিমদের দলকে অনুসরণ করো এবং তাদের ইমামকে অনুসরণ করো, আর কোন তরিকা, কোন ফিরকা, মাযহাবি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরী, নকশবন্দি, আহলে হাদিস, সালাফি, কোনোটা বলা হয় না, বলা হয়েছে কি তালজাম জামাআতাল মুসলিমিন, মুসলিমদের জামাকে আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, ওয়া ইমামাহুম তাদের ইমামকে ধরো। ফাইল লাম ইয়াকুন কুলতু, হুযায়ফা বলে আমি প্রশ্ন আবার করলাম, ছাড়লাম না, আমি বললাম যদি এরকম মুসলিমদের কোন জামাত না থাকে, কোন ইমাম না থাকে, তাহলে কি করব? কাল ফাতাযিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তুমি ওই সমস্ত সব ফিরকা বর্জন করো, ওই সমস্ত সব ফিরকা, বন্ড ফিরকা সব, বাকি মুসলিমদের জামা একটা সবসময় থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, বাদা আল ইসলাম গরিবান ও সাইয়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা, ইসলাম অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে, আবার সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে, ফাতুবা লিল গুরাবা, কতই না সৌভাগ্যশীল সেই লোকেরা। সুতরাং মুসলিম কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলিমদের জামাও থাকবে, আপনি যদি না পান তাহলে কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, সবগুলো ফেরকা বর্জন করো, ওয়ালাউ আনতা উদ্দাবি আসলে সাজারাতিন, যদিও তোমাকে গাছের শিকড় কামড়িয়ে খেতে হয়, চিবিয়ে খেতে হয়, তারপরে তাই করো। হাত্তা ইউত্রিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই অবস্থা থাকা অবস্থায় মৃত্যু হয়ে যাক, তারপরেও তুমি ওই সমস্ত কোনো ভণ্ড ফেরকার দল যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।